ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. ترى بالي تمرا شتو بادي هولي بالو اي وعدا كابي پورن هابي. ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون. تركي بول اكتب هيا بهو شاب دير اپکھا کرچه যা তাদেরকে আঘাত করবে তাদের পারস্পরিক বাক বিদণ্ডাকালে, তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون. শিংগায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল? রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রসুলগণ সত্য বলেছিলেন। إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون. এটা তো হবে কেবল এক মহানাদ, সে মুহূর্তে তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। আজকের দিনে কারো প্রতি জুলুম করা হবে না এবং তোমরা যা করবে কেবল তারই প্রতিদান পাবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون. এদিন জান্নাতীরা আনন্দে মশগুল থাকবে, তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب الرحيم. সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং যা চাইবে। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। وامتاز اليوم ايها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم. هي অপরাধীرا আজ তোমরা আলাদা হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু, এবং আমার ইবাদত করো, এটাই সরল পথ। ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাআকিলুন। শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করেছে, তবুও কি তোমরা বুঝনি? هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون. ايش جهنم جار وعدا تمہادر کے دعوا ہوتو تمہادر کفر کارونے آج ایتے پروبش کرو. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون آج آمي تادر مخي مهر ايتي ديبو تادر هات آمار شاتھے کتھا بول بے ایبن تادر پا تادر کرتو کرمے شاکھو دے بے ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون أمي إچھا کرلے تادے درشتی شکتی بلوب تو کرے دیتے پاتتام تاکھن تارا پاتھر دیکھے دوڑا تو چاہیلے کیمون کرے دیکھتے پیتو ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون امي اچھا کرلے تادر کے شاشو ستھانے آکار بکریتو کرتے پارتان پھولے تارا آگے اچولتے پارتونا ایبن پیچھونے پھرے جیتے پارتونا ومن نعمره ننکسه في الخلق أفلا يعقلون آمي جاكي ديرخو جيبان دان كوري تاكي سرشتي غطو پوربا باستا فيري ني دوبو كي تارا بوچهنا وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين آمي رسول كي كوبيتا شكھا ديني এবং তা তার জন্য শোভনীয় নয়, এটা তো কেবল এক উপদেশ ও প্রকাশ্য কোরআন। লিউনযির মান কানা হাইয়্যান ওয়া ইয়াহিক্কুল কওলু আলাল কাফিরিন যাতে তিনি সতর্ক করেন জীবিতকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়। أَوَلَمْ يَرَوْا أَنَّا خَلَقْنَا لَهُمْ مِمَّا عَمِلَتْ أَيْدِينَا أَنْعَامًا فَهُمْ لَهَا مَالِكُونَ তারা কি দেখে না তাদের জন্য আমি আমার নিজ হাতে তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক। وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে। ولهم فيها منافع ومشارب أفلا يشكرون তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে, তবুও কেন তারা শুক্রিয়া আদায় করে না? وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنصَرُونَ তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্য প্রাপ্ত হতে পারে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম হবে না এবং এগুলো তাদের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون অতএব তাদের কথা যেন আপনাকে দুঃখিত না করে, আমি জানি যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ্যে করে। أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِن نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি বীর্য থেকে, অতঃপর তখনই সে হয়ে গেল প্রকাশ্য বাক বিতণ্ডাকারী। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে,